রূপ সনাতন ভক্ত রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ বংশা কল্পতরুবৎস কৃপা সিন্ধু এবচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পতিত পাবন কলিযুগ অবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যার অপার করুণায় পৃথিবীর সকল কলমষ দূরীভূত হয়, যার অপার দিব্য জ্যোতিতে পৃথিবীর সকল অন্ধকার দূরীভূত হয়, জীবের হৃদয়ে কলমষ দূরীভূত হয়, যার শ্রী নাম রূপী সূর্যের কিরণে জীবের সকল অমঙ্গল দূরীভূত হয়, সেই সর্বমঙ্গলকারী ভগবান মঙ্গল হরিনাম সাধনকারী প্রিয় ভক্তবৃন্দে শ্রীপাদ পদ্মে অসংখ্য প্রণিপাত নিবেদন। বড় শুভক্ষণ, বেদ বেদান্তে তাকে শুভক্ষণ বলা হয়েছে, যে সময়ে সৎ কথা শোনার সৌভাগ্য লাভ হয়। সুতরাং কলিযুগের ধর্ম হরিনাম সংকীর্তন, তার সঙ্গে সবাই মিলে সেই সংকীর্তন যজ্ঞে ব্রত হয়। গোরাপহ গোরাপহ না ভজিয়া ধনতে জাগিনু অবে অধনে অধনে অধনে অধনে যতন করিনু ধনতে গায়ে আপনি ডোবেন আপনক কর্ম ফলে আপনি ডোবেন আমি গোরাপহ না ভজিয়া মইনু আমি গো ছাড়ি কইন অসতে বিলাল সার সঙ্গ ছাড়ি কইন অসতে বিলাল তে কারণে লাগি গেলা কর্ম বন্ধ ভাঙা বিষয় বিষম সদত খাইন ভোগ বিষয় বিষম সদত খাইন আর গৌর কীর্তন রসে মগন না হইন আমি আমি গৌর কীর্তন রসে মগন না হইন আমি গৌর কীর্তন রসে মগন না আমি গৌর কীর্তন রসে মগন না হইন এখন কেন বায়া ছয় প্রাণ কি সুখ লাগি যা এখন কেন বায়া ছয় কেন বাজা ছয়ে প্রাণ কি সুখ লাগি যা ওই না কেন বাজা ছয়ে প্রাণ কি সুখ লাগি আমার নরোত্তম দাসে কেনে কেনে না গেল মুদিয়া কেনে কেনে না গেল নরতম দাসে কেনে না গেল মুদিয়া কেন বা প্রাণ গেল না দে আমার কেন প্রাণ গেল না রে আমার কেন বা প্রাণ গেল না আগে আমার কেন সুখের আশায় পড়ে রইল কেন বা প্রাণ গেল না যদি মানব জন্ম জন্ম পেলি তবে কেন বা প্রাণ গেল যদি হরি কৃষ্ণ বলিলি না রে কেন গেল না রে খায় জন্ম বহে গেল কেন গেল রে কি এমন জন্ম পাবো কেন গেল রে তাই গৌর বলি গৌর হরি হরি বলে কেন বাপা নি গেল না রে পার্থনো ভাবনান গেলো নারে। একটু বলি চৈতন্য মহাপ্রভু কি আওয়াজ বোধ একটু জোরে হতে হবে, আরে হবে তো লাগাইয়ে, চৈতন্য মহাপ্রভু কি কষ্ট হয়েছে কি, তাহলে আরেকবার বলে যাবে, বলি চৈতন্য মহাপ্রভু কি বলো, রাধে রাধে। হ্যাঁ তা যাক, আজকে তো কালী পুজো উপলক্ষে কীর্তন আপনারা জানেন, জানাবার জন্যই এই কথাটা, যেখানে যেমন সেখানে তেমন, যেদিন যেমন সেদিন তেমন, অবস্থা বুঝে ব্যবস্থা, স্থান কাল পাত্র ভেদে কথা। আজকে কি উপলক্ষ আপনারা জানেন, সেটা হলো আমাদেরই মতো কোন একজন ব্যক্তি দেহান্ত ঘটে গেছে, হ্যাঁ কি না, যাক উনি মারা গেছেন, আমরা তো কেউ মারা যাব না, সবাই যাবে, তাহলে মানে সবার এরকমই একদিন শ্রাদ্ধ হবে। আমরা একজনের অনুষ্ঠানে এসেছি, তবে সকলের এরকম শ্রাদ্ধ হয় কিনা আমার জানা নেই, হয় কি, সাত ছেলে পাঁচ ছেলে থাকে তবু বাবা মায়ের শ্রাদ্ধ হয় না, হয় কি, মরে গেছে ঝামেলা চুকে গেছে সে তো আর দেখতে পাবে না কি করছে, কিন্তু এরকম ভাগ্যবান আর ভাগ্যবতীর ভাগ্যে এরকম ভক্তির অনুষ্ঠান ঘটে, এটাকে ভক্তির অনুষ্ঠান বলা হয়। ভক্তি মানে যার মধ্যে শ্রদ্ধা থাকে, যার মধ্যে ভগবত কৃপা থাকে, সেটাকে ভক্তির অনুষ্ঠান বলে। আর যেটার মধ্যে যিনি যন্ত্রণা পেয়ে চলে গেলেন আবার যন্ত্রণা দেওয়া হবে, বুঝতে পেরেছেন কি যন্ত্রণা, বেঁচে থেকে যন্ত্রণা পেয়ে গেলেন, শ্রাদ্ধ উপলক্ষে আবার কিছু জীব হত্যা হবে, আবার যন্ত্রণা বাড়বে, যাদের উদ্দেশ্যে হত্যা করা হবে তারা মরার আগে বলে যাবে তোমার জন্যই আমাদেরও মরতে হলো, পরের বারে তুমি জন্ম নেবে তোমাকে হত্যা করে আমরা খাব, যন্ত্রণাটা কোথায় বুঝতে পেরেছে। যাই হোক, আজকে বৈষ্ণব শ্রাদ্ধ, শ্রাদ্ধ শব্দ কোথার থেকে এলো, শ্রদ্ধায় দদাতি, শ্রদ্ধায় যাহা তাহার উদ্দেশ্যে দান করা হয় তাহাকে শ্রাদ্ধ বলে। কার উদ্দেশ্যে দান করা হবে, যিনি কি বলবো মারা গেছে, মারা গেছে অর্থাৎ দেহান্ত হয়ে গেছে, দেহান্ত কেন না, এই দেহ ছেড়ে আবার তিনি দেহ প্রাপ্তির জন্য প্রস্তুত হয়েছে, এই জন্য একে দেহান্ত বলা হয়, দেহ থেকে আর এক দেহে যাত্রা। এই দেহান্ত উপলক্ষে তার আত্মার উদ্দেশ্যে শ্রাদ্ধ হচ্ছে। আপনারা বোধহয় জ্ঞাত আছেন শ্রাদ্ধ দুই প্রকারের পৃথিবীতে হয়ে থাকে, একটা শ্রাদ্ধের নাম হচ্ছে প্রেত শ্রাদ্ধ, প্রেত বুঝেন তো, বাঁশতলা দিয়ে গেলে গা ছমছম করে না, প্রেত মানে ভূত, ভূত প্রেত, তাহলে একটা শ্রাদ্ধ হয় প্রেত শ্রাদ্ধ, আমার মা মরে গেল আমার বাবা মরে গেল, বেঁচে থাকার সময় মানুষ ছিল কিন্তু মরে যাওয়ার পরে কি হলো, আমরা এটা ধারণা করি পেত হয়ে গেল, পেত কিন্তু সকলে হয় না, অপরাধ কারী ব্যক্তি কেবল প্রেত হয়, বাকি যারা ভজন করেন কৃষ্ণ নাম করেন মহাপ্রসাদ পান এরা কোনোদিন প্রেত হয় না, এরা মরার পরেই শ্রীকৃষ্ণ লোকে গমন করে এবং বৈকুণ্ঠের পার্ষদ বেনে যান, তাহলে যারা শ্রীকৃষ্ণ ভজন করেন না তাদের কি হবে বলে, সে ব্যক্তি কি কোনোদিনও তুলসীতে জল দান করেন না, তিনি কি কোনোদিন ভগবানকে প্রণাম করেন না বলে, যদি করেন বলে তাহলে উনিও পেদ হবেন না বলে, মূর্খ যারা ভাগবত কথা শোনে একথাও তারা শুনে নিয়েছে, অজামিলের মুক্তি হলো কি করে, বৃন্দাবনে গিয়ে নিজের পুত্রকে নারায়ণ বলে ডেকেছিলেন, যম দূতকে যমরাজ বলে দিল ওনাদেরকে প্রণাম করো যমালয়ে। তাহলে কেউ যদি পুত্রকে নারায়ণ ডেকে যমের হাত থেকে মুক্তি পায়, কেউ যদি তুলসীতে জল দান করে একদিন হরিনাম শোনে মহাপ্রসাদ পায়, তার গতি কোথায়? বলো রাধে রাধে। এখন কথা হচ্ছে, একজন বলছে তাহলে আমার বাবা মা মারা গেল, কি শ্রাদ্ধ করব, ওনারা তো প্রসাদ খায়নি। আরে না, যদি খায় এখন খা। কি তাহলে এখন খেলেও তো মুক্তি হবে, মরে খার বেঁচে খা খেলেই মুক্তি হবে প্রসাদ। তাহলে প্রসাদ দেবেন না কাকবল দেবে? কাকবল দিলে কিন্তু মুক্তি হবে না, কাকবল তো প্রসাদ নয়, ও তো ভগবানকে নিবেদন করা হয় না। তো বলে মা বাবা বেঁচে ছিল, অনেক জমি জায়গা দিয়ে দিয়েছে, এখন কাকবল দিয়ে নিচে নামিয়ে দাও, পেদ জনিতে পৌঁছে দাও। তাহলে ঠিক আছে, পেদ জনি হয়ে গেল। পেদ জনির উদ্ধার কি করে হবে? বলে শ্রাদ্ধ করে হবে। বলে শ্রাদ্ধ কি দিয়ে হয়? ভগবান বিষ্ণুকে শ্রাদ্ধ বাসরে আনতে হবে। ভগবান বিষ্ণুকে যদি শ্রাদ্ধ বাসরে আনা হয়, তাহলে কি শ্রাদ্ধে আমিষ হতে পারে? হবে না। বিষ্ণু ভগবান যদি থাকে যজ্ঞে, তাহলে সে যজ্ঞে কোনোদিন আমিষ হয় না। আর যদি যজ্ঞে বিষ্ণু না আসে, জীবের কোনোদিন মুক্তি হবে না। বলো রাধে রাধে, রাধে রাধে। এবার দ্বিতীয় প্রশ্ন, সে যাই করুক বাবা মা, আমার বাবা মা সুরাপান করুক, আমার বা মছলি খাক, আমার বা মানে অন্যায় অত্যাচার করুক, কিন্তু আমি যখন তার শ্রাদ্ধ করব আত্মার উদ্দেশ্যে, তাকে নিচে নামাবো না উপরে উঠাবো, নিশ্চয়ই চাইব ভগবান আমার পিতামাতাকে মুক্তি দাও। তাহলে মুক্তি পেতে গেলে কি করতে হবে? নাম ছাড়া জীবের মুক্তি নাই, নাম ছাড়া জীবের হরে নাম হইব কেবল। তাহলে হরি নাম আর বৈষ্ণব সেবা, হরি নাম আর গোবিন্দের সেবা, ইহাই তো মুক্তির এক। জয় জয় জগন্নাথ সচিদানন্দ, জয় জয় জগন্নাথ সচিদানন্দ, জগন্নাথ সচিদানন্দ, জয় জয় জগন্নাথ সচিদানন্দ। লক্ষ্মী ভবানে করে যা চরণ যাই রাখো আর বলে যাও, যদি না করে তাহলে ওর মুক্তি হবে না। আমাদের শাস্ত্রে বলছেন শ্রাদ্ধ যদি কেউ নাও করে কোনো ক্ষতি নাই। কবির মারা গেল জানেন, কেউ বলছে উনি মুসলমান, কেউ বলছেন উনি হিন্দু ছিলেন, তিনি এমন কাজ করে গেছে এদের মারপিট বন্ধ হয়ে গেল। কি বলুন তো, কেউ বলে ওনার মুসলমান যেরকম সব ধর্মকর্ম করে ওনাকে কবর দেওয়া হবে, হিন্দুরা বলছে না আমরা ওনাকে সমাধি দিয়ে প্রতিদিন সন্ধ্যা প্রদীপ দেব আর প্রণাম করব। শেষকালে প্রশাসন এলে বলে আচ্ছা দেখা যাবে, দেখি উনি মারা গেছেন কিনা, দেখি ওনার বডিটা আগে দেখ। কাপড় খুলে বডি দেখে, বডি আর নাই। এবার কে কবর দিবি আর কে পোড়াবি নিয়ে দেখে নাই। কেন না, কবিরজি যখন বেঁচে ছিলেন তিনি সবাইকে এই কীর্তন শোনাতেন, পচা দেহের গৌরব করোনা, মরে যাওয়ার পরে কে শ্রাদ্ধ করবে না করবে ওর অপেক্ষায় থেকো না। ছেলেদেরকে টাকাও দিয়ে যাস না যে আমি মরে গেলে শ্রাদ্ধ করবে, যেই টাকাটা দিয়ে যাবে ওই টাকাটা খরচা করে তুমি বেঁচে থেকে বৈষ্ণব সেবা দিয়ে দাও। আর তুমি তত বড় ভক্ত হতে পারো আর না পারো, প্রতিদিন উঠে জয় জয় জগন্নাথ সচির নন্দন ত্রিভুবনে করে যাহার, সকালবেলা একবার প্রণাম করো, দুপুরবেলা খেতে বসে ভগবানকে খেতে দিলে তোমার হয়তো কমে যাবে, দিতে হবে না, তুমি খাও, কিন্তু ভগবানের নাম একবার বলতে তো খরচা নাই, কি ভোগ লাগাতে হবে। আমরা মনে করি ভগবানকে ভোগ লাগালে কম পড়ে যাবে, এই জন্য এখনো ভোগ লাগাই না, কিন্তু বলছে যে অন্তত খাওয়ার সময় একবার বলো ওং জনার্দনে নমঃ, বলে দিয়ে দেখবেন আপনার যেমন আছে তেমন থাকবে, কোনো কমবে না। তবু একবার আপনি ভগবানকে প্রণাম করলেন, কবার হলো, দুবার হলো, কাজ বার শেষ করে সন্ধ্যেবেলা যখন হাত পা ধুইবেন তখন একটু বস্ত্র বদল করে সন্ধ্যেবেলা একবার প্রণাম করুন ভগবানকে, কোনো খরচা নাই, কাজের শেষে তো কাজ খামাই করবে। তাহলে তিনবার যদি কেউ প্রতিদিন প্রণাম করে, মহাপ্রভু বলে তার আর শ্রাদ্ধ করতে হবে না, তার দায়িত্ব আমার থাকলো তার মুক্তি অনায়াসে হবে। একজন ব্যক্তি প্রশ্ন করেছে যদি এরকম মুক্তি হবে তাহলে মহাপ্রভু গয়া ধামে গিয়েছিলেন কেন? বাবার পিণ্ড দিতে তিনি আদৌ পিণ্ড দেন, তিনি গিয়ে ঈশ্বরপুরীকে দর্শন করে বলেছিলেন আমার গয়াতে পিণ্ড দিতে আমি আসি না, আমি আপনার খোঁজে এসেছিলাম। তা আপনাকে যখন আমার দর্শন হয়ে গেল আপ কেন হবে, এইটা একটু আপনাদের জানতে হবে যে পিণ্ড দেওয়ার চাইতে কি বৈষ্ণব বড়? দেখুন কিরকম কথা, পিণ্ড কোথায় দেওয়া হয়? গয়ায় দেওয়া হয়, পিণ্ড গঙ্গায় দেওয়া হয়, পিণ্ড তীর্থে দেওয়া হয়। কেন দেয় না? সেই তীর্থে কে আছে? গঙ্গা আছে। তাহলে গঙ্গায় পিণ্ড দিলে কি হবে? আপনার পূর্বপুরুষের পাপ তাপ বিধৌত হবে, তাই তো পিণ্ড নেবে। এখন গঙ্গায় যত পাপ দিচ্ছেন গঙ্গার পাপ কে নিচ্ছে? এই যে আপনারা সাগরে যাবে, যত মিথ্যে কথা বলেছি যত জুয়ার চুরি করেছি তোমার গায়ে ডুব দিলে যেন আমার সব পাপ চলে যায়। মা গঙ্গা বলে কথা তো মিথ্যা নয় রে, তাহলে সব মিথ্যা হয়ে যেত, দে ধুয়ে ফেল, যত পাপ তাপ আছে ধুয়ে ফেল। এবার লক্ষ লক্ষ মানুষ যদি পাপ ধুয়ে দেয় গঙ্গা সে পাপ কোথায় রাখবে? মা গঙ্গা ভগবান বিষ্ণুকে বললে হে প্রভু এত পাপ তাপ আমি নিয়ে কি করব? ভগবান বলে তোমার পাপ খালি হয়ে যাবে। কখন হবে? পাপ দেয় একজন পাপ নেয় একজন। বলে তাহলে দিচ্ছে কারা? পাপি যারা, নিচ্ছে কারা? সাধু যারা। হরি বল হরি বল। এখানে শুধু পাপি দাবি আসে তা না, সাধুরাও স্নানে আসে। তো সাধু যখন স্নান করবে তোমার পাপ তাপ সাধু নিয়ে নেবে। একটু আপনারা জ্ঞানী বিচার করুন, তাহলে গঙ্গা পাপি তাপির পাপ নেয় কিন্তু গঙ্গার পাপ নিতে শক্তি কার আছে? সাধু। তাহলে সাধু বড় না গঙ্গা বড়? ভাবতে হবে, বিচার করতে হবে, রিসার্চ করতে হবে। গঙ্গায় স্নান করলে পবিত্র হবে আর বৈষ্ণবকে দর্শন করলেই পবিত্র হয়ে যাবে। তাহলে কি এই জন্য বলা হয়েছে বৈষ্ণব দেখিয়া যেবা গয়া গঙ্গা যায়, গয়া বুঝতে পেরেছেন, গয়া গঙ্গা যায়। তো এতে কীর্তন করেন এনারা প্রতি পূর্ণিমাতে, বৈষ্ণব দেখিয়া যেবা গয়া গঙ্গা যায়। আরে বাতাসা নিয়ে শুন না, বৈষ্ণব দেখিয়া যেবা, আমিও তো করেছি না, আমার কীর্তনের জীবনটা তো এই হরিণুর দিয়ে শুরু হয়েছিল, তো এরকম বলতাম কিন্তু মানে বুঝতাম না। বৈষ্ণব দেখিয়া যে বা গয়া গঙ্গা যে, আরে কত ঘর বাকি বাতাসা নিয়ে আসো, যেন এগুলো একটা পা ধরা বলতে হয় বলে দিতাম, কিন্তু এখন আর বলতে পারি না, এখন এর মানে বুঝি। যেগুলো কীর্তনে নর্তম দাস ঠাকুর কি বলেছে, বৈষ্ণব দেখিয়া যে বা গয়া গঙ্গা যায় তৈলক্য তারিণী গঙ্গা। এবার বুঝুন সাবান মাখবেন না কি তেল মাখবেন, মা গঙ্গা আপনাকে কৃপা করলেন না, আপনি বুঝলেন আমি সব দিয়ে চলে এলাম, আদৌ না। মা গঙ্গার কৃপা আপনি প্রাপ্তই হলেন না, কেন? বৈষ্ণবকে দেখে আপনি সম্মান করেন না। কেন না? গঙ্গা তো বৈষ্ণবের কাছে কি করে বলুন, কার মাথায় গঙ্গা? ভোলানাথকে, পরম বৈষ্ণব না? তাহলে বৈষ্ণবের মাথায় গঙ্গা। এ পৃথিবীতে আসবেন না মা গঙ্গা, কে আমাকে ধারণ করবে? বৈষ্ণব চালাক বলে দিয়েছিল, গঙ্গা আমি তোমাকে ধারণ করতাম না, যেহেতু তুমি ভগবানের চরণ থেকে উৎপত্তি হয়েছ, তার মানে ভগবানের চরণামৃত, ওটা আমি মাথায় নেব। এই যে বৈষ্ণবের ইহাই হইল রীতি, বৈষ্ণব চরণারবিন্দ, আর বৈষ্ণব চরণামৃত, আর বৈষ্ণব মহিমামৃত, এগুলি বৈষ্ণবের আধার। তাই তিনি মাথায় রাখলেন, এ গঙ্গা যার পদজল হরসিরে ধরে, গঙ্গা যার পদজল বৈষ্ণবের পদজল, হর মানে ভোলানা, শির মানে মাথা, তিনি মাথায় ধারণ করেছেন। এরকম বৈষ্ণব মহিমা, এই জন্য বৈষ্ণব শরীরে সদা গোবিন্দ বিশ্রাম, যার চরণ থেকে গঙ্গার উৎপত্তি হয়, সেই গোবিন্দ যদি বৈষ্ণবের শরীরে থাকে, তাহলে আপনি বৈষ্ণবকে প্রণাম করলে গয়া গঙ্গা প্রবাস ও পুষ্প নিচ্ছ সকল তীর্থের কৃপা পাবে। এই জন্য সংসারের কাজ কামাই করতে হয় না, কিন্তু ভাগবত একটু শুনতে হয়, সাধু সঙ্গ করতে হয়, না হলে জীবন ব্যর্থ কাম হয়ে যায়। এ জীবন শুকরের জন্ম পাবে, কুকুরের জন্ম পাবে, মানুষ জন্ম আর হবে না। সৎসঙ্গ ছাড়ি কইন অসতে বিলাস, তে কারণে লাগি গেলা কর্মবন্ধ পাস। এই জন্য কৃষ্ণ কথা শোনার একান্ত দরকার। শ্রাদ্ধ যদি কেউ নাও করে, এই যে আজকে শ্রাদ্ধ হচ্ছে, যিনি বেঁচে ছিলেন যা কর্ম করেছেন তার গতি হয়ে গেছে, শ্রাদ্ধে তাদের গতি না। কোন পিতামাতা যেমন পুত্রের কর্মফল খণ্ডন করতে পারে না, তেমনি কোন পুত্রও তার পিতামাতার কর্মফল খণ্ডন করতে পারবে না। যে যেমন কর্ম করে ফল প্রাপ্তই হবে। তাহলে আজকে শ্রাদ্ধে ফল কি হবে? যারা করছেন ওনারা কোনদিন মাথা নেড়া করেন না। আজকে মুন্ডন করলে কোনদিন ওনারা নামাবলি গায়ে দেয় না, আজকে দিয়েছে। কোনদিন ওনারা হব্যিষান্ন খান না, আজকে কয়েকদিন খাচ্ছে। আজকে বেদ মন্ত্র উচ্চারণ করবে, বাবা মার কল্যাণ হবে কি না হবে? যারা মন্ত্র উচ্চারণ করবে তাদের হবে। বলো রাধে রাধে। এই জন্য প্রথা আছে, আমার বাবা তার বাবার জন্য করবে, আমি আমার বাবার জন্য করব, আর আমি যদি বাবা হই আমার সন্তানরা আমার জন্য করবে, তাহলে প্রত্যেকেই উদ্ধার হবে। আজকে প্রণাম করছেন ছেলেরা, কি মা বাড়িতে আছে, ছেলেরা বিদেশে আছে, ফোনের মাধ্যমে কথা হচ্ছে, প্রণাম কি করতে পেরেছেন? আজকে প্রণাম করছে, তার মানে ভালো না খারাপ? ভালো তো, মায়ের উদ্দেশ্যে আজকে এই কর্ম পৃথিবীতে চালু আছে বলে তবে তো মানুষ ভক্তিবান আছে, শ্রদ্ধাবান আছে, এরকম একটা নিয়ম আছে বলে মাথা মুন্ডন করতে হয়। জীবনে মা বাবার জন্য তো নিচু হই না, আজকে খৌরি হয়ে কি মা বাবার জন্য একটু নামাবলি গাই দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করি, আমার মা বাবার কল্যাণ হোক। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ কলকাতায় তো তাহলে মন দিয়ে শুনলে ভুল ধরতে পারবে, আর যদি মন দিয়ে না শুনে না, আমি বলি কলকাতা, তাহলে আপনি কি করে জানলেন কলকাতা? বলে তুমি বলছো, আমি বলতে পারি, আপনিও কি জানেন না? বলে আমার জানলে অত সব কি, আমি এইচি বাবু, বারোটা বাজলে আমার চলে যেতে, তুমি কি বলবে? আরে না না, এটা না, একটু শুনতেও হয়, হ্যাঁ একটু শুনতেও হয়, নাহলে মানব জীবন চলে না, কিছু ভাবতে হয়। তাহলে নীলাচল কোথা? উড়িষ্যা প্রদেশ, তাই না? নীলাচলে সে নীলায়াজও চলে, সে নীলায় এখনো চলে, সে নীলা, সে নীলা দেখি বাদে পায়, নীলা জলে শঙ্খ চক্র নীলা জলে শঙ্খ চক্র গদা পদ্ম নীলা চলে শঙ্খ চক্র গদা পদ্ম ধাম কি? পদাবলীটি শেষ করব, শেষে নীলাচলের কথা শুনবার। আপনারা জানেন আমরাও নীলাচলে গেলে একবারে জগন্নাথ মন্দিরের ভেতরে গিয়ে প্রভু জগন্নাথকে দর্শন করে জীবন সফল করি, বলতে পারবেন? গৌড়ীয় বৈষ্ণবদের মধ্যে কোন প্রধান বৈষ্ণব তিনি নীলাচলে ছিলেন, কিন্তু কোনদিন তিনি মন্দিরে ঢোকেন না, অথচ মহাপ্রভুর তিনি সবচাইতে বড় ভক্ত। নাম বলুন। হ্যাঁ, খুব ভালো লাগলো আমার, আপনারা বেশিরভাগ মানুষ এটা মনে রাখতে পেরেছে, ঠাকুর হরিদাস, যার উপাধি হলো ঠাকুর হরিদাস, তার জন্ম কোথায়? মুসলিমের বাড়িতে, কিন্তু তিনি ঠাকুর নামের আচার্য। এই যে আমরা হরিনাম গাই, যে যত যাগ করুন, যজ্ঞ করুন, পূজা করুন, তপস্যা করুন, দান করুন, সবের মূলে আছে হরিনাম। হরিনামই মুখে বলম, হরিনাম ছাড়া মুক্তি নেই। তো সেই হরিনামটারই আপনারা করবে বা করছেন অনেকে, কেন তৃপ্তি হচ্ছে না, কেন আনন্দ হচ্ছে না, কেন অনুভব হচ্ছে না, এটা জানতে গেলে ঠাকুর হরিদাসের কৃপার প্রয়োজন আছে, তার কথা শুনতে হবে। তো আমরা কিছুক্ষণ তার কথা শুনবো। তিনি নীলাচলে গেলেন, আগে তিনি নবদ্বীপে মহাপ্রভুকে দর্শন করেছিলেন, কিন্তু মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে গেলেন পুরীধামে, উনি থাকতে পারলেন না। এটি ভগবত লক্ষণ, ভগবানকে ছাড়া কারো সংসার ভালো লাগে না, সংসার তো অনিত্য। এই যে আজকে একজন এগুলো ভাবতে খুব কষ্ট হয়, এই ভেবেই তো বুদ্ধদেব সংসার ত্যাগ করেছিলেন। আমরা ভাবতে পারি না, কারণ আমাদের ভেতরের মনটা তৈরি নেই বলে। দেখে আজ একজনের শ্রাদ্ধে আমরা হরিনাম গাইতে এসেছি, তাহলে আমাদেরও তো এমন হবে, কি করলাম মহাপ্রভু, চলেই যখন যেতে হবে, এত হিংসা, এত বিদ্বেষ, এত মিথ্যা, এত অহংকার, আমাদের কি লাভ আছে? এই তত্ত্বটা বুঝিয়ে দেয় কেউ যখন চলে যায়। বুদ্ধদেব এটা বুঝতে পেরেছিলেন যে মানুষ যদি মরেই যায় তাহলে তার সংসারে দরকারটা কি? আমি তার উপাসনা করব যা মৃত্যুকে জয় করা যায়, শোককে জয় করা যায়। ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব এমন তত্ত্ব, এমন জ্ঞান যা আপনিও জানলে অমর বেনে যাবে। ঠাকুর হরিদাস তাই করেছে, তাকে তার বাবা মা সংসারী করতে পারেনি। মুসলমান রাজা চাঁদ কাজী তার বদন থেকে কৃষ্ণ নাম কেড়ে নিতে পারেনি। তিনি বলেছিলেন আমার দেহ চলে যাবে তাতেও কোনো দুঃখ নেই, কিন্তু হরি নাম আমি ছাড়ব। কি নামে কি হরি নাম, কি দিতে পারে এই হরি নাম? সেইটার অনুভব, সেইটার সিদ্ধি করেছিলেন ঠাকুর হরিদাস। অবিরাম কৃষ্ণ নাম, গঙ্গার তীরে কখনো সমুদ্র তীরে, কখনো জঙ্গলে, প্রাণ পাগল করা হরিনাম রে কৃষ্ণ। আমরা শুনে তালে গাই, কিন্তু ওনার এই কৃষ্ণ নাম যেন ওনাকেই ডাকা হয়। আরে কৃষ্ণ, আরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরি হরি হরি রাম হরে রাম রাম রাম রাম। হরে হরে হরে হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরিদাস বালুকার উপরে বসে হরিনাম গাইছে, ভীষণ রৌদ্র লেগেছে গায়ে। মহাপ্রভু এলেন স্বয়ং, হরিদাস তোমার গায়ে যে রোদ লেগেছে, তুমি মন্দিরে যাবে না, চলো তোমার জন্য একটা বাসার ব্যবস্থা করেছি। ঠাকুর আপনার অনেক ভক্ত আছে, আপনি তাদেরকে দিয়ে দেন। আমি যে নরাধম, আমি যে বড় অধম, আমাকে জায়গা দিতে হবে। তাহলে তুমি জগন্নাথ দর্শন করবে না? ইচ্ছে আছে প্রভু, কিন্তু আমি যে মুসলিম কুলে জন্ম নিয়েছি, তাই আমি মন্দিরে ঢুকলে যদি পূজারীদের গায়ে লেগে যায়, তখন তো ভগবানের ভোগ অপবিত্র হয়ে যাবে, তাই আমি যাবো না প্রভু, আমি এইখানেই থাকব। মহাপ্রভু খুব জোর করলেন না, তবে তাকে বুঝিয়ে দিলেন, মন্দিরে ঢুকে জগন্নাথকে দর্শন করা হয়, মন্দিরে না ঢুকলেও জগন্নাথ দর্শন হয়। কি করে হবে? তুমি এই সমুদ্রকূল থেকে জগন্নাথ দেবের মন্দিরের ওপরে যে নীল চক্র আছে না, এই চক্র তুমি দর্শন করবে, আর ওই ওই কান চক্রটাই দর্শন করলে তোমার জগন্নাথ দর্শন হয়ে যাবে। এতে করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শ্রী রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ভক্তমণ্ডলী মায়েরা, যারা কৃষ্ণ নাম করে মরার পর আর শ্রাদ্ধ লাগে না, তাদের শ্রাদ্ধ নাই, শুধু কর্মভোগী মানুষের শ্রাদ্ধ লাগে, তারা করে। বৈষ্ণবের কোনো শ্রাদ্ধ নাই, যিনি বিষ্ণুকে সবকিছু দিয়ে দেয় তার কর্মফল পর্যন্ত ভগবান নিয়ে নেয়। কেমন আজকে এই কথা আপনারা শুনুন, আজকের দিনে এই কথা শুনতে হয়, ঠাকুর হরিদাসের কথা। হরিদাস বালুকার উপরে বসে হরিনাম গাইছেন, মহাপ্রভু বলছেন তোমার গায়ে যে রোদ লাগে, বলে তা লাগে কি করব, সংসারী জীব যারা তারা ঘর বানায়, মাথায় রোদ লাগে না, আর আমার তো সংসার নেই, আমার সংসার তো হরিনামকে নিয়ে, তাই আমার রোদ লাগলেও কোনো ক্ষতি নেই, প্রভু আপনি স্নান করে চলে যান। মহাপ্রভু পরের দিন কি করেছে জানেন? জগন্নাথ মন্দিরে প্রতিদিন সকালবেলা বকুলের কাঠি, বকুল গাছের কাটি জগন্নাথ দেবকে দন্ত মঞ্জনের জন্য দেওয়া হয়। দন্ত মঞ্জন বুঝেন তো? কি বুঝেন? কি করে আপনারা বুঝলেন? কেউ বকুল কাঠি দিয়ে দাঁত মাজেন? এখন তো সব ব্রাশ, তাই না? তো যাই হোক, এগুলো পুরাকালে বা এখনো কোনো সাধু সন্তরা এগুলো ব্যবহার করে। তা সেই বকুল কাঠি কি করা হয়, সকালবেলা জগন্নাথ দর্শনে যারা যান ভোরবেলা, তাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ ব্যক্তি থাকেন জগন্নাথ দেবের দন্তমঞ্জনের সেই কাঠি তাকে দেওয়া হয়। তো সেদিন মহাপ্রভু ভোরবেলা জগন্নাথ মন্দিরে উপস্থিত ছিলেন, প্রধান পূজারি ওই দন্তমঞ্জনের কাঠিটা মহাপ্রভু চৈতন্যদেবকে প্রদান করলেন। মহাপ্রভু ঠিক করলেন এটা নিয়ে আজকে আর দন্তমঞ্জন টঞ্জন রেখে দাও, একজনকে দিতে হবে। উনি মাথায় করে নিয়ে ঠাকুর হরিদাস যে সমুদ্রের তীরে বালুর উপরে বসে আছে ওইখানে গেল হরিদাস। ঠাকুর হরিদাস বলে প্রভু আজ এত তাড়াতাড়ি পৌঁছে গেলে, আর ধর মশাই তোমার জন্য আমার হয় না কিছু, যখনই যা করতে যাই তোমার কথা মনে হলে আমি আর করতে পারি না। বলে প্রভু আমি আপনার বিড়ম্বনার কারণ হয়ে গেছি। না, এই যে তুমি খালি মাথায় রোদ লাগে বৃষ্টি পড়ে বাড়িও বানালে না, আর ছায়াতেও তুমি বসলে না, তা তোমার জন্য আমার কষ্ট হবে না? তো আজ থেকে তোমার মাথায় আর রোদ লাগবে না। হরিদাস বলে তাহলে কি তুমি ছায়া করে থাকবে নাকি প্রভু? বলে না না, এই দেখো আমি একটা বকুল কাঠি জগন্নাথ দেবের কৃপার প্রসাদ নিয়ে এসেছি, প্রসাদই বল। তাতে কি বলে, এইটা আমি এখনই লাগিয়ে দেব, আর এখনই ছাতার মতো হয়ে একটা বকুল বৃক্ষ হয়ে যা, যার তলায় বসে তুমি এই বলে রাধে রাধে। নীলা চলে গিয়ে দেখবেন সিদ্ধ বকুল আছে কিনা, দর্শন করেছ এই সিদ্ধ বকুল? সেই মহাপ্রভু লাগিয়ে দিলেন, অকস্মাত একটা বৃক্ষে পরিণত হলো। আর মহাপ্রভু বললেন, যাক তোমার জন্য একটা ছায়া করে দিতে পেরেছি, আমি নিশ্চিন্ত হলাম, তুমি এই বৃক্ষের তলে বসে হরিনাম করো। এক জায়গায় যদি কোন সিদ্ধ মহাত্মা হরিনাম করেন, তাহলে তার আশেপাশের লোকজন, আশেপাশে গাছপালা বৃক্ষ লতা কীট পতঙ্গ সকলেই সিদ্ধ হয়ে যায়, হয় না? শাস্ত্রে বলা হয়েছে, কুলং পবিত্রং জননী কৃতার্থা, একজন যদি কৃষ্ণ নাম করে মহাপ্রসাদ পায়, 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। বলো রাধে রাধে, রাধে রাধে। আচ্ছা, যদি সুগন্ধি ধূপ জ্বালা হয় এখানে, ওর গন্ধটা কত দূর যাবে? আরে অনেক পাড়াটা যেতে পারতো, তো পাড়ায় যদি ধূপের গন্ধ চলে যায়, তা একজন যদি কৃষ্ণ নাম করে তার প্রভাব যাবে না, নামের প্রভাব যাবে না? এই জন্য বলে দিয়েছেন কুলং পবিত্র, একজন ব্যক্তি কুলকে পবিত্র করার সামর্থ্য রাখে যদি কেউ কৃষ্ণ ভক্ত। এই জন্য শ্রীকৃষ্ণ নাম, শ্রীকৃষ্ণ ভক্ত, শ্রীকৃষ্ণ প্রসাদ, শ্রীকৃষ্ণ সঙ্গ মানুষকে মুক্তির পন্থা দান করে। তাই ঠাকুর হরিদাস যে বকুল বৃক্ষের তলে বসে হরিনাম গাইতেন, সেখানে কি হয়েছিল, সেই বৃক্ষটা আজও আছে, তার ভেতরে অন্ত সার শূন্য, শুধু খোসা আছে, ভেতরে সার নাই। অন্ত মানে ভেতরে, সার মানে তার যে কন্দটা সেটা না, শুধু ওই খোসাটাই আছে। কেন এটা হয় না, সিদ্ধ মহাত্মার ভেতরের ময়লা অন্ত সার শূন্য হয়ে কেবল হরিনাম। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে, হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম হরি রাম রাম হরে হরে। আচ্ছা একটু হাত তোলা যাবে, একটু নামিয়ে না, হাত কে তুলেছিল বলুন তো, আর তার আগে কেউ তুলেন? আচ্ছা, কোন মহিলা হাত তুলেছিল? একদম সত্য, আপনার চরণে ধন্যবাদ। দ্রৌপদী হাত তুলেছিল, কেন হাত তুলেছিল? বিপদে পড়েছিল, বস্ত্রের কথা বাদ দেন, বিপদে পড়েছিল, তাই তো? তাহলে বিপদে পড়ে তিনি ডেকেছিলেন, আমাদের হাত তুলবো কেন, আমরা কি বিপদে পড়ছি? হাত তুলতে হবে, যে বিপদে পড়ছে সে হাত তুলুক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama. আরে কে করলো না আমার কি যায় আসে, আমরা বন্ধ করবো হরে রাম হরে রাম রাম রাম হরে হরে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল মহাপ্রভু কি ঠাকুর হরিদাস কি ওদিকের হলো কি না না আমি এমনি বলি না, আমাদেরকে অনেকে বলে বলে শ্যামসুন্দর প্রভু আপনি হরিনাম কেন গাইছেন আমরা জানি না, আসলে আপনার মাচা ভর্তি আছে। হ্যাঁ ওরকম মাচা ভর্তি থাকলে আমরাও গাইতে পারি। আচ্ছা আমার না হয় মাচা ভর্তি আছে, ঠাকুর হরিদাসের মাচা কোথায় আছে, তিনি কেন হরিনাম গাইছেন বলিয়ে? আরে আমার না হয় মাচা আছে, সনাতন গোস্বামী মাচা ছেড়ে দিয়ে কোন মাচা বানিয়েছে? সে তো কুবেরের ধন ছিল, মন্ত্রী ছিলেন, ছেড়ে দিয়ে ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে বৃন্দাবনে গেল, তার মাচা কোথায় ছিল বলো? রাধে রাধে রাধে রাধে। এই জন্য ভাবতে বলে শ্যামসুন্দর বাবু এত কীর্তন গায় কেন, পেটের জ্বালা। আরে পেটের জ্বালা যাদের নাই আপনারা চলে যান না হুগলিতে, হুগলিতে গিয়ে দেখবেন আদি সপ্তক গ্রাম জমিদারের ছেলে বারো লক্ষ টাকা হয় বৎসরে, বারো লক্ষ টাকা হয়, একমাত্র ছেলে অপ্সরা সম পত্নী ছেড়ে দিয়ে জয় নিতে। তাহলে ও কিসের জন্য আমার মতো পেটের জ্বালা? এগুলো ভাবতাম, এগুলি নাম হচ্ছে বৈজ্ঞানিক। কেউ বলল আর আমি শুনে নেব মেনে নেব, এটার আজকে আর সে মানুষ নাই, আজকে লেখাপড়ার যুগ, কম্পিউটারের যুগ, এখন মানুষ রিসার্চ করে যেটা ভালো সেটাই করে, সেটাই করুন, উপলব্ধি করুন। এ জগতে আপনি কি পেয়েছেন এতদিন টাকা পয়সার দ্বারা সম্মানের দ্বারা, আর একটু হরিনাম করে দেখুন। ভারতে এমন মহাপুরুষরা অনেকেই আছে যারা হরিনাম করে সিদ্ধ হয়েছে। এই জন্য ঠাকুর হরিদাস হরিনাম গাইছে, ওদিকের কি হলো সে ভাবেনি, ওদিকটা কি? হরিনাম গাইলে গান গাইলে মন ভরে পেট ভরে কি? এই যে আমরা এখন কটা বাজছি, এখন তো সাড়ে এগারোটা নাকি, হরিনাম গাইছি, আমাদের ওদিকের একটু টেনশন থাকবে না যে কি হবে খাবো কোথা, সেই আবার বাড়িতে গিয়ে আবার অন্ন বসাবো না, এদের কোনো ব্যবস্থা আছে? আমাকে তো এখনো কিছু বলেনি। আপনারা নিশ্চয়ই নিমন্ত্রিত হয়েছে কি না বাড়িতে গিয়ে খেতে হবে? আর ধর মশাই, ও যারা খায় তারা খাবে, যাদের নিমন্ত্রণ আছে তারাও পাবে কিনা সন্দেহ, কিন্তু হরিনাম যারা গাইবে তাদের কেড়ে নিতে কেউ পারে। জানেন এর চ্যালেঞ্জ করলো একজন, কি বলে শ্যামসুন্দর বাবু, তাহলে যারা নিমন্ত্রণ আছে তারা খেতে পারবে না, হরিনাম যারা গাইবে তারা খাবে? বলে হ্যাঁ। বলে কিরকম? বলে দেখো তুমি নিমন্ত্রিত ব্যক্তি, হঠাৎ দেখা গেল খাবারের মধ্যে একটা টিকটিকি পড়ে গেছে, বলে খাওয়া বন্ধ। বলে তাহলে কীর্তনিয়া কথা খাবে? বলে দেখো খোঁজে নাও, যে ভোগের থালা ভগবানের ঘরে ঢুকেছিল ব্রাহ্মণ কীর্তনিয়ার জন্য। এই জন্য রেমুনাতে ভগবান তার আঁচলের ভিতরে ক্ষীর লুকিয়ে রেখেছিল, কার জন্য? ভক্তের জন্য। এই জন্য কৃষ্ণ ভক্তের কোনো চিন্তা নেই, যদি কায় মনোবাক্যে হরিনাম করে তাহলে তার সব দায়িত্ব মহাপ্রভু বহন করে। নিদায় বলো চৈতন্য মহাপ্রভু কি, জয় হো। আ বলে নিতাই চাঁদ কি, জয়। খাবার পাবি না যখন বুঝতে পারি, উল্টো দিকে তাকাচ্ছে, আমার দিকে তো তাকা, লক্ষ্য ঠিক রাখবি, নালে লাইনে থাকবি খেতে পারবি। অনেক সময় দেখবেন লাইন টপকে লোকে এগিয়ে যায়, কেন বলুন তো, পরিচিত লোক থাকলে আপনি সেই লাইনে দাঁড়িয়ে গেলেও কোনো অসুবিধে হয় না, তাই এরা লাইনে আছে হয়তো পাবে না, তুই তো আগের লোক করা। হরি বলো রাধে রাধে রাধে রাধে। এখন ঠাকুর হরিদাস হরিনাম গাইছে, এদিকে মহাপ্রভু জগন্নাথের মহাপ্রসাদ পাচ্ছে, পাওয়ার পরে কি করলো, গোবিন্দ গোবিন্দ বলে, প্রভু এই প্রসাদটা মাথায় করে নিয়ে ঠাকুর হরিদাসকে দিয়ে শনিদায় গৌর হরি মহাপ্রসাদ মহাপ্রসাদ মাতাই করি চলে গোবিন্দ ওই না মহাপ্রসাদ মাথায় করে চলে গোবিন্দ প্রসাদ মাতায় করি চলে গোবিন্দ আমার মহাপ্রসাদ মাথায় করি চলে গোবিন্দ। সমস্যার সমাধান, নিমন্ত্রণ দিয়ে গেলে তো, যারা উপস্থিত আছেন এই পবিত্র হরিসভায় সবার জন্য মহাপ্রসাদের ব্যবস্থা, আপনারা একবার হরিধ্বনি করে সমর্থন করে নেন। ও গো মহাপ্রসাদ মাথায় করে চলে যায় চলে যায় চলে চলে যায় মহাপ্রসাদ মাথায় করে চলে চলে আমাদের কি বলে হাতটা ধুয়ে না, এটো প্রসাদী, কোনো কিছুতে হাত দিও না। এখন প্রসাদ কোথায় নিয়ে যাচ্ছে, কিসে করে, তাহলে কে তো ডুবতে হবে না। ভগবানকে যেমন মাথায় করে নিয়ে যাওয়া যায় প্রসাদ, তেমনি ভগবান আর প্রসাদ আলাদা না, এক। ভগবানকে প্রসাদ মানে ভগবানকে মাথায় করে নিয়ে যাওয়া যায়, তেমনি মহাপ্রসাদ রূপী ভগবানকে মাথায় করে নিয়ে মহাপ্রসাদ মাথায় করি করে চলিছে গোবিন্দ মহাপ্রসাদ মাথায় করে হরিব চলিছে গোবিন্দ চলে পরময়ানন্দ ওই গাছি পরময়ানন্দ নাচিতে নাচিতে চলে পরময়ানন্দ পরমায়ানন্দ দুজান ধরে মারে তাদের আনন্দ আর পারে না রে আনন্দ জান ধরে মারে আনন্দ আর পারে না রে চলে হরিদাসের কাছে আনন্দ আর ধরে না চলে হরিদাসের কাছে আনন্দ আর ধরে না হরি নামে বিভোর হয়ে আনন্দ আর হরিদাসের কাছে চলে আনন্দ আর হরিদাসের কাছে আনন্দ আর ধরে না হরিদাস হরিদাস কে আমি গোবিন্দ তোমার মাতায় কি আগে মহাপ্রসাদ কে দিয়েছে মহাপ্রভু মহাপ্রভু মহাপ্রভু আমাকে দিতে বলেছে না অন্য আরে না না আপনার নাম বললেন তো না না গোবিন্দ এত ভাগ্য আমি করিনি গো স্বয়ং মহাপ্রসাদ মহাপ্রভু পাঠাবে আরে মুশকিল মহাপ্রভুই তো পাঠালে তাই মহাপ্রভু আমার জন্য বললেন তো আমার হরিদাস ভিক্ষায় যায় না আমার হরিদাস মন্দিরে আসে না তাই ওকে প্রসাদটা দিয়ে এস আর এটা মহাপ্রভুর প্রসাদ বলে হ্যাঁ মহাপ্রভু সেবা করার পরে যে অবশেষ সেই মহাপ্রসাদ আপনার জন্য পাঠিয়েছি তা বেশ বেশ আমার সৌভাগ্য হল এইভাবে প্রতিদিন মহাপ্রসাদ স্বয়ং মহাপ্রভু পাঠিয়ে দেন ভক্তমণ্ডলী মায়েরা আজ শেষ দিন সেটা কি অনেক বয়স হয়ে গেছে অনেক বৃদ্ধ হয়ে গেছে ওনার নিয়ম ছিল হরিনাম শেষ না হলেও উনি প্রসাদ পাবেন না জলস্পর্শ করবেন ওনার এরকম নিয়ম ছিল কোনদিন কোনো কিছুতে ঠেক দেবেন না মানে হেলান দেবেন না আমরা যেমন বেশিক্ষণ বসতে পারি না একটু হেলান দিলে ভালো লাগে আরাম লাগে হেলান দিয়ে হরিনাম করব কিংবা বসতে পারি না শুয়ে শুয়ে হরিনাম করব এটা হরিদাস কোনোদিন করতেন না হরিনামে নিষ্ঠা ছিল তাই সে যত কষ্ট হোক বসে বসে হরিনাম করতে একদিন গোবিন্দ ঘোষ প্রসাদ নিয়ে এলেন হরিদাসের দুই নয়ন দিয়ে জল গড়িয়ে পড়ছে গোবিন্দ আজ যে প্রসাদ নিতে পারব না কিন্তু সে কি কথা মহাপ্রভু যে প্রসাদ পাঠিয়ে দিয়েছে গোবিন্দ আমি যে যজ্ঞ করেছিলাম কোটি নাম যজ্ঞ সে যজ্ঞ শেষ আমি আজ প্রসাদ নিতে পারব গোবিন্দ ঘোষ বলে তা আমি মহাপ্রসাদ ফিরিয়ে নিয়ে যাব না না তাও কি করে মহাপ্রভু যেমন তার প্রসাদও তেমন বেশ প্রসাদের পাত্র তুমি দাও এক রঞ্চ এক রঞ্চ কতটা না যতটা নখের কোণে ওঠে সেই প্রসাদ নিয়ে বদনে দিলেন আবার আচমন করে নিলেন বললেন হরিদাস গোবিন্দ ঘোষ গোবিন্দ দাস আমার প্রসাদ পাওয়া হয়ে গেছে এইবার তুমি নিয়ে যাও আর আজকে সোজা হয়ে বসে নেই হেলাম দিয়ে দিয়েছি জীবনে যে কোনদিন শুয়ে হরিনাম করে আজ সে শুয়ে শুয়ে হরিনাম ছুটে গেল গোবিন্দ ঘোষ মহাপ্রভু প্রভু গোবিন্দ কি হয়েছে আগে আপনার হরিদাস শুয়ে পড়েছে এই বলা মহাপ্রভু আর ধৈর্য রাখতে পারলেন না। সংকীর্তনের দল নিয়ে হরিনাম গাইতে গাইতে আমার হরিদাস আমার হরিদাস বলতে বলতে মহাপ্রভু ছুটে এলেন হরিদাসের কাছে। এসেই মহাপ্রভু বললেন, হরিদাস আজ তুমি শুইলে কেন? তুমি তো কোনোদিন শুয়ে হরিনাম করো না। প্রভু প্রভু আজ আর তুমি প্রশ্ন করবে না আমি কেন শুয়ে পড়েছি, সে তোমার জানা। আমি থাকতাম, আমি থাকতাম, কারণ তুমি আমাকে বর দিয়েছ। আমি যতদিন বাঁচব আমি বাঁচতে পারি, আমার মৃত্যু নেই। যেমন ভীষ্মদেবের তার বাবা তাকে বর দিয়েছিল ইচ্ছা মৃত্যু, তেমনি মহাপ্রভু হরিদাসকে বর দিয়েছিলেন তুমি যতদিন বাঁচবে তোমার ইচ্ছাতেই, জম তোমাকে নিতে পারবে না। কিন্তু তাহলে তুমি আর শুনে কেন? হরিদাস বলছে, আমার আর বাঁচার ইচ্ছে নেই। কেন? আমি শুনে নিয়েছি তুমি লীলা সম্বরণ করবে। তুমি জানলে কি করে? আমি জেনেছি তুমি এই জগৎ থেকে চলে যেতে চাইছ, তোমার হরিনাম প্রচার সমাপ্ত হয়ে গেছে, যে পৃথিবীতে তুমি থাকবে না, হরিদাস সেই পৃথিবীতে। তা বেশ তো হরিদাস, আমি তো এখনো আছি, তুমি শুলে কেন? তোমার আগে আমি দেহ পাতে চাই, তুমি চলে যাবার পর নয়, তোমার আগে যেন তোমাকে দেখতে দেখতে এই ধরা ধাপ ত্যাগ করতে পারি, এই দেহ ত্যাগ করতে পারি। আর দয়াম মহাপ্রভু জড়িয়ে ধরলেন, হরিদাস তুমি আমাকে ছেড়ে যাবে কি করে? তুমি না হরিনাম গাইলে আমার রুচি হয় না, আমার স্বয়ং হয় না, আমি শান্তি পাই না। আমায় নাম শোনাবে কি? আমায় নাম শোনাবে কে? আমায় নাম শোনাবে কি? আমায় নাম শোনাবে কে? এমন মধুর মধুর মধুর করে আমায় নাম শোনাবে কি? এমন মধু মধু মধু সুরে আমার নাম শোনাবে কে? এমন মধুর হইতে সুমধুর করে নাম শোনাবে কে? এমন মধুর হইতে সুমধুরে নাম শোনাবে কে? কথাটা ভাবতে থাকো, পাপি তাপি হরিনাম করে পাপের জন্য, সাধুরা হরিনাম করে ভগবানের, ভগবান তাদের হৃদয়ে থেকে তাদের এই মধুর মাধুর্য মণ্ডিত হরিনাম শুনে আর পরিতৃপ্তি লাভ করে। এই মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ, হে নারদ যেখানে আমার প্রিয় ভক্ত হরিনাম গায়, আমি এমন মধুর মধুর সুমধুরে নাম শোনাবে কে? আজকের দিনে এই লীলাটি শুনতে হয় কেন বুঝুন? জম এলেন না মৃত্যুকালে, এসেছেন স্বয়ং। দুটো দল আছে, মৃত্যুকালে যারা কৃষ্ণ নাম জীবনে করে না, ভগবানকে প্রণাম করে না, তুলসীতে জলটাও দেন না, এদের জন্য জম দুধ আছে। আর যারা কৃষ্ণ নাম করে, যারা হরি নাম করে, যারা হরির ভক্তের সঙ্গ করে, তাদের জন্য স্বয়ং ভগবান এমন মধুর মধুর সুরে নাম শুনাবে কে, হরি নাম শুনাবে কে, হরি নাম শুনাবে স্বয়ং ভগবান পর্যন্ত তাকে রাখতে পারলেন না, বলে না তুমি যেহেতু দেহ পারবে, তুমি যেহেতু নীলা সম্বরণ করবে, তাই আমি আর পৃথিবীতে থাকবো না। তখন মহাপ্রভু কি বললেন দেখেন, আমরা পৃথিবীতে একটু সম্মানের জন্য, একটু অর্থের জন্য কি পিপাসায় ছুটি, আর আজকে স্বয়ংপূর্ণ কাম পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান হরিদাসকে কোলে নিয়ে বলছে, তোমার কি ইচ্ছা, কি বর তুমি আমার কাছে চাও বলো, যা চাইবে তুমি, যা চাইবে তুমি, যদি বলো আমি ব্রহ্মা হব আমি তোমাকে ব্রহ্মা করে দেব, তুমি যদি বলো আমি ভোলানাথ হব আমি তোমাকে ভোলানাথ বানিয়ে দেব, তুমি যদি বলো আমি ইন্দ্রপদ চাই আমি তোমাকে ইন্দ্রপদ দিতে পারি, বলো তুমি কি চাও, ব্রহ্মপদ, ইন্দ্রপদ, শিবপদ, তুমি যা চাইবে। হরিদাস বলে, এতদিন আমি তোমার কাছে কোনদিন কিচ্ছু চাই, আমাকে যখন মেরে গঙ্গার জলেও ফেলে দিয়েছিল তখনও আমি তোমার কাছে হাত পাতি, কিন্তু আজ আমি তোমার কাছে চাই। হরিদাস, তোমাকে না দিতে পারলে আমি ঋণী হয়ে যাই, বলো তুমি কি চাও। একটাই ইচ্ছা প্রভু, তুমি আমার বুকের উপরে বসবে। সে কি? তুমি আমার বুকের উপর বসবে, তোমার দুটো চরণ আমার বুকের উপরে রাখবে, আমি যেন তোমার নাম গাইতে গাইতে, শ্রীচরণ দর্শন করতে করতে এই প্রাণ ত্যাগ করতে পারি। প্রভু তব পদ যুগে প্রভু তব পদ যুগে মোর নিবে, প্রভু তব বলে রাখি, যারা খুব ভজনে মন দিয়েছে, ভুল করেও যদি কোনোদিন কিছু চেয়ে বসেন তাহলে কিন্তু শেষ হয়ে যাবে, অন্তিমকালে কিছুই চাইতে পারবেন না। আর ও চাই ছিল না বলে জমা ছিল, আজকে কি চাইল, আমি কিচ্ছু চাই না, তোমার চরণ দুটি আমার বুকে রাখবে, আমার নয়ন দুটি তোমার চাঁদ বদন দেখবে, আর আমি বদনে কৃষ্ণ নাম, শ্রী চৈতন্য নাম করতে করতে এই দেহ যেন পাবো, এটি হচ্ছে চরণ চাও। যদি কোনোদিন না চাই তাহলে আমাদের জমা থাকবে, আর যদি চেয়ে নি যাওয়ার বেলা শূন্য হয়ে যাবে। প্রভু তব হরিবোল হরিবোল শুধু ম নিবেদন বলো প্রভু তব পদ যুগে, শুধু পদ নিবেদন প্রভু নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনজ আমি নহি মাগি দেহ সুখ গৌরব বিদ্যা এজন্য বৈষ্ণব কবিটা বলেন না আমরা চাইতে যাই না কি চাইতে হয় আজকে কি চাইলে কিচ্ছু চাই না তো ব্রহ্মপদ চাই না শিবপদ চাই না আমি তোমার চরণ তলে ঠাই পেতে চাই আমি তো আমি নাহি মাগি দেহ সুখ আমি আর কিচ্ছু চাই না নাহি মাগি স্বর্গ মুখ নাহি মাগি আমি নাহি মাগি স্বর্গ সুগা মুখ নাহি মাগি একটা প্রার্থনা প্রভু মরলে জন্ম হয় আমারও হবে তবে হয়তো মানুষ জন্ম আমি পাবো না না হোক নিজ কর্ম দোষ গুণে যে যে জন্ম নিজ কর্ম দোষ গুণে যে যে জন্ম প্রভু জন্ম জন্ম যেন তব আমি নামি গুণ মহাপ্রভু তার এই ইচ্ছা পূর্ণ করলেন তার বুকের উপরে বসে দুটি চরণ তার বুকে রাখলেন আর সে ঠাকুর হরিদাস তার দুটি নয়ন ভৃঙ্গকে চাঁদ বদল দিয়ে দিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য নাম হরি উচ্চার হরি উচ্চার ঠাকুর হরিদাস হইল দেহ হইতে প্রাণ নিষ্কার চারিদিকে হরি ধ্বনি ধ্বনি হরে ভক্তগণ হরে ভক্তগণ হরি ধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ করে মা পরিসমাপ্তি করলাম কিন্তু যেটা না বললে পরিসমাপ্তি হয় না সেটা কি বহু লোকের বহু প্রশ্ন এসে গেল যার জাত নেই যার মা নেই বাবা নেই কুল নেই কিছু নেই তার মৃত্যু মানে সৎক্রিয়াটা কিভাবে হবে মহাপ্রভু বিধান দিলে মানুষের পরিচয় কখনো জন্মের দ্বারা হয় না মানুষের পরিচয় হয় তার কর্মের দ্বারা জন্ম হোক যথাযথ কর্ম হোক সে কি করেছে এতদিন? করেছে হরিনাম, এই জন্য তার নাম হয়েছে হরির, হরিদাস নয় হরির দাস। হরির দাস তো তারাই হয়ে যায় যারা শ্রী হরি চরণে আত্মসমর্পণ করে হরির উপরে নির্ভরশীল। তোমরাও হরিনাম কর, কিন্তু তোমাদের সংসার আছে, তোমাদের অর্থ আছে, প্রতিপত্তি আছে, সমাজ আছে, সংসার আছে। কিন্তু যারা সমাজ সংসারের ঊর্ধ্বে চলে গেছে তাদের দায়িত্ব স্বয়ং ভগবান কৃষ্ণই নিয়ে নেয়। এই জন্য এদের কোনো সাধ্য ক্রিয়া নাই, এদের কোনো সৎ ক্রিয়া নাই, নিজের কাজ নিজে করে চলে গেছে। তার মুক্তি স্বয়ং ভগবান তাকে তার চৌরা মানে কি বলবো চতুর্দলায় করে তাকে বৈকুণ্ঠে নিয়ে চলে গেছেন ঠাকুর হরিদাস। তাহলে এখন আমাদের ক্রিয়া কি? একটু মহাপ্রসাদ। তাই জগন্নাথ মন্দিরে গিয়ে আমরা ভিক্ষা চাইব। তোমরা যদি আমার সঙ্গে যেতে চাও যেতে পারো, আমি কিন্তু আমার হরিদাসের জন্য আমি নিজেই ভিক্ষা করব। হরি বল হরি বল। স্বয়ং মহাপ্রভু দেখে যার কেউ নাই তার ভগবান আছে না? ভগবান নিজেই আঁচল পেতেছেন নীলাচলের পথে। তোমরা আমাকে ভিক্ষা দাও, আমার হরিদাসের বৈষ্ণব সেবা হবে, শ্রাদ্ধ নয় বৈষ্ণব সেবা। তাই তোমরা আমাকে ভিক্ষা দাও। দোকানিরা প্রসারী নিয়ে এলে, প্রসারী মানে ওই যে চাঙারি যেটা মহাপ্রসাদ থাকে, মাথায় করে করে নিয়ে বলছেন প্রভু আপনার আঁচলে যারা দিচ্ছে দিক আমরা কিন্তু দেব না, আমরা স্বয়ং বয়ে নিয়ে ওখানে যাচ্ছি, আপনার হরিদাসের মহোৎসবে আমরা দান করতে চাই আর আমরা মহাপ্রসাদ পেতে চাই। স্বয়ং ভগবান ভিক্ষা করে এনে এই মহাপ্রসাদের হাট বসিয়ে দিলেন হরিদাসের উদ্দেশ্যে। অনেক ভক্ত বৈষ্ণবকে নিমন্ত্রণ করলেন, আমন্ত্রণ করলেন, অনেকে বিনা নিমন্ত্রণেই এলেন। কেন? এমন ঠাকুর হরিদাসের মহোৎসবে স্বয়ং মহাপ্রভু হরিদাসকে কোলে নিয়ে সমুদ্রের তীরে বালু কুড়ে সমুদ্রে স্নান করালেন, নিজে কোলে করে নিয়ে গেলেন। এ খাটিয়া তৈরি হলো না, কাঠ জোগাড় হলো না, স্বয়ং মহাপ্রভু হরিদাসকে নিজেই কোলে নিয়ে নাচতে নাচতে সংকীর্তন করতে করতে সমুদ্রের তীরে গেলেন, নিজেই তাকে স্নান করলেন সমুদ্রে। লক্ষ লক্ষ নরনারী দাঁড়িয়ে ছিল সমুদ্রের তীরে, সবাইকে জানিয়ে দিলেন আজ হইতে সমুদ্র হইল মহাতীর্থে পূর্ণ। তার মানে এর আগে ছিল না তীর্থ। কখন তীর্থ হলো? হরিদাস ঠাকুরের মরদেহ যখন চিন্ময় দেহটা, যে যে শরীরে হরিনাম কীর্তন হয়েছে, হরিবিলাস করেছে, সেই শরীরটা সাধারণ শরীর না, চিন্ময়। এই জন্য সেই শরীরটাকে নিয়ে যেই স্নান করালেন সমুদ্রে মজ্জন করালেন, তখন সমুদ্র মহাতীর্থে পূর্ণ হইল। কেমন? তাহলে সেই সমুদ্র তখন থেকে মহাতীর্থ হয়ে গেল, তাই লাখো লাখো মানুষ এখন সেই নীলা চলে গিয়ে সমুদ্রে স্নান করে না। স্নান করে অনেকে, কিন্তু তিন ভাগ ব্যক্তি এনজয় করার জন্য স্নান করে। কজন জানে যে এটা তীর্থ পা দিতে নেই? যেটা তীর্থ হয়ে গেল হরিদাস ঠাকুর যায় স্নান করলো, সেটা কি হলো? চরণামৃতম, স্নান জল হয়ে গেল। স্নান জল মাথায় নেয় না পায়ে দেয়? মাথায় নিতে হয়, এটা কজন জানে? আমরা তো গিয়ে ডিগবাজি গিয়ে সেখানে স্নান করলাম, বলে জগন্নাথ যেমন তেমন স্নানটাই খুব এনজয়। আমরা যাদেরকে জগন্নাথ দর্শন করতে নিয়ে যাই, সব যখন বলে দিলাম যে এবার শেষ হয়ে গেছে দর্শন, বলে আসলটাই তো হলো। আসলটা কি? বলে একদম সমুদ্রে স্নান বাকি, ওটা তো আপনি করালেন না, কিন্তু ওটা যে করতে নেই এটা বললে বলবে আমাদের সব টিকিটের পয়সা ফেরত দেয়। তাই জন্য বলি বাবা আপনারা যান, নিজেরা নিজেরা ডুবেন। কেমন? এই জন্য আমি যতবার যাদেরকে নিয়ে গেছি আমি ওই রাস্তায়, এই যে আমাদের পান্ডা আছে এদেরকে বলি যে এদের রাস্তা দেখিয়ে নিয়ে যা, তুইও ডুবে আয়। এই জন্য যাই হোক, আপনাদের কোনো অপরাধ নেই, জানেন না ডুবেছেন, আর এরপরে গেলে কি করবেন সেটা ভাববেন। তো সেটা মহা তীর্থ হইল। তারপরে মহাপ্রভু কি করলেন? তাকে বালু ছুঁড়ে তার ভেতরে ফুল দিয়ে হরিদাস ঠাকুরকে ফুলের উপরে শয়ন করে দিলেন। নিদাই গৌর হরি বল হরি বল হরি বল। তারপর মহাপ্রভু বালুকা দিয়ে হরি ধ্বনি উলুধ্বনি করে সেই বালুকা চড়িয়ে দিলেন হরিদাসের মাথার উপর। হরিদাসের মাথার হরিদাসের অঙ্গের উপরে বালুকা দিয়ে দিলে এক ঢিপি তৈরি করে দিলে উচ্চ ঢিপি, তার উপরে তুলসী বৃক্ষ রোপণ করে দিলে। আজ হইতে আমার হরিদাসের সমাধি হইল। হরিদাস যেমন জীবন্ত হরিনাম গাইতে, মৃত্যুর পরেও এখানে হরিনাম গাইছে। যে করবে প্রণাম, যে করবে দর্শন, যে করবে দান, যে করবে গান, তাকে পূর্ণ কৃপা করবে। তাই ভক্তমন্ডলী মায়েরা আপনারা মহাপ্রভু শেষকালে আশীর্বাদ দিয়ে দিলেন সবাইকে, যারা এই হরিদাসের মানে মহোৎসবে দান করলেন, যারা গান করলেন মানে হরিনাম করলেন, যারা প্রসাদ মহাপ্রসাদ পেলেন, স্বয়ং মহাপ্রভু নিজের হাতে প্রসাদ বিতরণ করেছিলেন এই হরিদাসের মহোৎসব। তা আমি সবাইকে আশীর্বাদ করি, পূর্ণ কৃপা যেন কৃষ্ণ সবাইকে সমানভাবে করে, এই আশীর্বাদ রইল সবার। গুরবে গৌরচন্দ্রায় শ্রীরাধিকায় শ্রীরাধিকায় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বঞ্ছাকল্পতরুভ্যঃ কৃপা সিন্ধুভ্যঃ এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো নমো। সবাই আপনারা এই মহা মহোৎসবের মহাপ্রসাদ গ্রহণ করুন। আজকে এই পর্যন্ত, আবার যদি মহাপ্রভু কোনদিন এ জীবনে সুযোগ হয় আবার আপনাদের গৌর গোবিন্দের কথা শোনাবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।